محمد ভালোবাসার একটি নাম, একটি নাম যাকে প্রভু জানে ভোলা। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলব তোমার বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলব তোমার বলো কি করে। দেখি না তোমারে কোনদিন, তবু আছো শরণে আমনি। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো শরণে আমনি। প্রেমের ভুবনে তোমারি বিরহ ব্যথা, নিশীথের সে পালিরা ছড়ে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলব তোমায় বলো কি করে। তোমায় ভুলে যদি যাই গো কবু, সে হবে আমারই পরাজয়। আমার সকল আশার আলো অবেলায় হারিয়ে যাবে হায়, অবেলায় হারিয়ে যাবে হায়। যতবার তোমারে খুঁজেছি, কোরআনের পথ তো বুঝেছি। যতবার তোমারে খুঁজেছি, কোরআনের পথ তো বুঝেছি। নিজেকে চিনেছি হে রাসূল নবীজি, তোমার পাঠানো ঠিকানা পড়ে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলব তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলব তোমায় বলো কি করে, ভুলব তোমায় বলো কি করে।